বলো পিয়া বলো বলো না, কেন করো পিয়া ছলো না, মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে পিয়া তুমি আমার সাত পাকে বাধা, সাত পাকে বাধা, সাত পাকে বাধা, সাত পাকে বাধা। বলো পিয়া বলো বলো না, তোমার আশাতে এ পথ চাওয়া যে আমার ভালো লাগে, এত ভালো আর এত খুশি যে আমি দেখিনি আগে, হাত বাড়ালে সামনে তুমি এর বেশি চাই না আমার। বলো পিয়া বলো বলো না, স্বপ্ন আমারে তোমার দু চোখে আমি সাজিয়ে দিলাম, মনে মনে আমি আমার আমিকে তোমার হাতে দিলাম, তোমায় চাওয়া কাছে পাওয়া সে তো আমার অধিকার। বলো পিয়া বলো বলো না, কেন করো পিয়া ছলো না, মনে মনে দুজনে হৃদয়ের বাঁধনে পিয়া তুমি আমার, সাত পাকে বাধা, সাত পাকে বাধা।